بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا، فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف، والله بما تعملون خبير. الله وحيك ربني. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا. فيرم مروفاوا أمبين يكملون فيرم مروفاوا أمبين يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا يكملون عدّاكي أي هترمها ديهدوه هترمها ديهدوس أميهم أميهم عدّاك تبين جهن فيرم حقوها. فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف. دعي كبلون مدته هماوما فهوجا. إبهي إدّاج مدته هماوما فهوجا. دين إبّس مسألة نتى كبلون عميل نفسه تكان كورا كانت إبهي زينة تري وما أدي أهم فيرنا كأبن كرمان إدوم أهم فيرهنونا كأبن كرمان إدوم. এবস মাসেনতে হেওগতুগা এবহি হারাম কামে একমুগা একুলেবিগে নোয়াগতুগা একান কুরমাকো এবস মাসেনতে আল্লাহ বিমা তাআমালুনা খাবীর আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিয়াবামি হুকুরা কান্তাত্তাম মোলাদদিন ওডিগান্নাওয়ে মি আয়াতুগে বায়ান বেফা মিওয়ানি ফিরিম মারওয়েফাওয়া আমবিং গে ইদ্দা কুরি গে বায়ান আয়াতহুগে হেঙ্গাজ্জে ওয়ারি কুরিমা এবহি রুজুয়া ওয়ারিগে ইদ্দাস বায়ান বেহেঙ্গাজ্জে মিহার মি আয়াতুগে বায়ান বেগে মিওয়ানি ফিরি মারওয়েফাওয়া আংহেনুঙ্গে ইদ্দা এমিহুং কিতা দোয়াহুগা তিবেন জেহেন তো ইদ্দাগা মি ইদ্দা কি মি এই ফিরিঙ্গে হাগ্গুগা একামালুং জিনাইত্তরিকামা রীতিউমা কান্তাত্তা দু কোগ্গেন তিবেন জেহে মুদ্দাতেমি বাই দিন তাহুগে এবহুরে মুলি উমর ফিরিন নাট্টাকা এমিহুং zina itteri kandu kollagen tibe bay dinta misala kabudu din budu dinu ge mi hun ev tibeni muli umuru firinge hagguga uriha zina itteri kame du kon ehem firinna ane ehem mi hunna kaaveni kurmana ave amila nafsa ekam islam din awmuge kurige jahiliya zamanu ge en ahar emi hun ego takanta kur en ahar tiben jehe firinge hagguga uriha জিনেতের কামে দুখগেন আদি কুরিগে জাহিলিয়া জামানুগে বারা দাতি কুরুমুগে ফিয়াল লড়ায়া উরে এ আংহে মিহায়া হানি হানি তানেগগা ফেমবেস নুয়ারা একগতকাবেস ফেন নুয়ারা ইং হার দুয়াস বান্দেন হানি হানি তানেগগা দাহিল্লা তানেগগা এবেস ওয়ারওলি এবেস নুয়ানা তানেগগা ইনা ইননন জিহেন ইং হার বান্দে দেন ইং হার উইমা এমি হুঙ্গে দেন রাসমি মিহাকু মাই মিহাকু দেন এমি হুঙ্গে তেরে মাই মিহাকু আন্নান এনা বেরান নেরে as ena mikura kam ki jamalu ka ringande beran ellani ei komes faaden emi hun deke gotuga ellah den ena beran nikume veni ei gotuga ena varannu taahiru wegen ena en ahar do sanden fennu mara inna mihaku inna ni kon haalekka ei e zamanu goy goy den islam din ama fago ekam mansu kura ve ekam baatil kura vi hama ekani hataru maha dihaduwas an hem miha zina itter kan du ko fir miha ga hagguga inum yati mustahab wegen হাতারুমাহা দিহাদুয়াস এ হাতারুমাহা দিহাদুয়া হুগা এহেম ফিরিন্নান এনা হুশাহেলিগেন নওয়ান এহেম ফিরহিনাকা এবাহি এহেম ফিরহিনেগগে কাওয়েঞ্ঞা এনা হুশাহেলিগেন নওয়ানে এনা উন্নন জিহেনি এনাগে ফিরমিহাগে হাগগুগা এ হাতারুমাহা দিহাদুয়া হু কমমেগাস মি আয়াতু আল্লাহ ওয়াহকে বায়ান করবানি ফিরিমারবেফা আংহেনাগে ইদ্দা এই হাতারুমাহা দিহাদুয়াস দেন এ হাতারুমাহা দিহাদুয়াস নিউমাফা হুগা দেন এনা জিনাইত্তেরি ওয়ানবি misalak ehem firhinaku ena kaaven kurman ede hinduga ena hin ede gotan ena zina itterum ei mustahab wegen wa kamen den ena ediye hisaban firmiha gahaggu puriga firmiha gahaggu ediye den ena ehem firhinakatta ka ena zina itteri wevidane ehem firhinaka kaaven kurmatta ka ekamaku heyogotuga nuba edumen ege indegen nuane firhinaka ehem firhinaka kaaven kurmatta ka ena zina itteri wani tiyabaa mihun ehen kahala maqsode tiyabaa mihun ge hituga waanama Allah muladdena mudi gannaway ekanta ehen heogotuga ekanta kuran Allah hanga wahimani wallahu bima ta'maluna khabir tiyabaa mihun kuran kanta Allah muladdena mudi gannaway ei tiyabaa mihun ehen edume waanama nubaa edumen haran kamen hitan arayan ekan ekamuge maqsodo ekamuge waanama Allah dena mudi gannaway Allah sirrakun eves kame nukurewene ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا آمي آياتك الله حكما بيانك رباني e hukuma ki ei anghenaage iddatu aiddaage inna iru anghenaage idda e iddaage ena inna iruga e anghen mihan evves mihaku sorihako kaaveno shaalaagennuwaan e mana kame sorihako kaaveno shaalaagennuwaan anghen miha eni misalaka warikoffa firimiha ei dem e idda e bahure tafaatu go iddaka ei eggota ki rujuwa idda rujuwa wariyakum wari qur'anama iddaage inna inun dem firimarwa mihaage idda band bodumi haage idda anghena iddaage inna hinduga evves ehem firihinaku eneka sorihako kaavene usalaagen nuwaan ei mana kurawwa fa kama shariyatuga timanna kaavene qur'ananto ehenne ehene ehen nama isharaate kuraidaane isharaing allah wani hudda kurawwa fa nuwata hituga ekam be vidane timanna ena idda nimunima ena kaavene qur'aname egotan hituga be vidane ehen nuuni ene isharaatakun ena bune vidana isharaatakun misalaka haada heulafa anghenake misalaka rasulullah sallallahu alaihi wasallam ummu salama age firikalun ei abu salama avahare wadaga tumun ummu salama kaavene husheli egota isharaayakun sorihako kaavene husheluma kimana kame iddaaginna duaswaruga rasulullah sallallahu alaihi wasallam kamana age heulafa kama rangalo anghenak kama egota bayan kurevi en fahunga kamana engi wadaagati kalifana ge murada ki kalifana kaaveni kurun kan allahumma hikuran wala junaha alaykum tibami hunna kaybis faafen nete fiima arrattum bihi min khitbatin nisa anghenunna kaaveni kurumang edun isharaatakum ei iddaage anghena inna hinduga iddaage anghena inna hinduga isharaatakum anghem mihaya kaavenyan edumaki ei masseden ikkamen nune kamako sorihako edumaki ei mana kameke sorihako ne devene aw aqnantum fi anfusikum nuwata tiyabami hunge nafsuta hoge ba hituga tiyabami hun forwaagen tibias masalen nete forwaagen mi tibi kongo ei enage idda hama wima timanna ena kaameni qur'ana me migottan hituga forwaagen inas masalen nei masale yaki soriha kong ena gaatuga ehun kale timanna kaameni qur'ananto timanna kaameni qurashe kale egotta soriha kong edun ei masale yaki isharaatakun edunus masseni faafenni hama efadan hituga ekan forwaafi bevyes masseleni den allah ekurun alimallahu annakum satadhkurunahunna walakin la tuwaiduhunna sirran allah dene wodi gannawe tiyabami hun ekamalunge zikuru quranekan ekamalunge wahaka dakkaanekan walakin la tuwaiduhunna sirran ekanname sirrun sirrun gos emi hunna naahare soriha kokkaaveni quranantu ei ekamalunge wahaka ege terege mati bita misalakan e zamanuge balani heulafa anghenunna heulafa anghenunna misalaka awwakuruge faanuge ambi kambalen ei asma binti umais ei etang eta sahabe hukaani ballagen kamana aya awwakur faanu hare wada gatim ali faanu skaani ballaga ei warang heulafa anghenen war rangalo anghenen ei migotun ekahala anghenunna war bala eruga miho heulafa anghenunna ehme allah ikuravani tiyabami hun ekamalunge zikuru quranekan ekamalunge nan gannanekan timan allah dena wodigen wame ekamaluna kaaven kurumat tiyabami hun edene kan allah dena wodigen we ehen namay sandan quran sirru sirrun ekamalunna wahaka nudakkare kaaveni ge wahaka sorihako takkagen wane illa an taqulu qawlan ma'rufa masain nete ekamalunna tiyabami hun wahaka dek piyas ehen namay heo bahen nuni nupunaashe nasihate misalaka devidane dini masale bayan kore idane sorihako kaavenige wahaka haagennwana mihun gata wala ta'zimu 'uqdatan nikahi hatta yablugha al-kitabu ajala tiyabami hun kaaveniige akuduge waahakanannu gannaare ekabalunna adi azumwes nukuraare hatta yablughal kitabu ajala ei idda furihama wejjaumaddaande ekabalunge idda furihama wejjaumaddaande wa'lamu annallaha ya'lamu ma fi anfusikum fahdharu tebami hun dannaare hamakorun allah subhanahu wa ta'ala tebami unge hituga wa kantatta moladene wodi gannawae fahdharu ma birwati waare rangala birwati waase birwati weti bere allah forwigen Allah vanghana ko tiyabami hunnam hama evves kamen nukurevene tiyabami unge hitugawa kantattakad danden ekalaange denewodi gannawa ehema birweti vaashe ekalaange tiyabami un wa'lamu anna Allah ghafurun halim aidan nar hama kurun Allah subhanahu wa ta'ala ginaginen faahu sawa ketteri antaras kalaange faafain insana kura hinduga miha ko balafaan kama bar biruganeena miha ko balafaan kama miha ka feni daan kama birugane ekamku eena hitakannara evrema furihama farate balla wodigen waaka e farata kannu gane bire shak hitaku birwer kam wes nu fede faafe kuraeru miha ge hituga ma mati farate balla wodigen waakan e tasawwaren nu ekam miha ku balla fana tena biru gane miha ka feni daane Allah taala ai hituga waakan tattes mola dene wodigen wa fara ekamku insaanu kanne gina ning insaanu ge hituga waakam ए इ तसव्वुर ओलोन में गेन्ना वीरम फाफत कुंदुरु वेवेन उमर गे फानु एद्वा उमर गे फानु हुरिया बेफुन सिंग वडागन उमर गे फान की करी फानु खलीफा कमुगा रेगंड मुले मदीना गे हिंगव मीस्तहुं गे हाल वेल्ले मट्टागा मीस्तकुन्न कन्ने गे उमर गे फानु कम आदा गे हेदुमुगा आदा गे इंसान गे हैसियतुं उमर गे फानु रेगंड रहीतुं गे हाल बल्लव एर्रेक उमर गे फानु mage ge matin wadaya gannani ko geyakum mi adu veni geegge mi mamma darifula buna adu anhen darifula mamma ena ge hore anhen darifula kam mi buna ni darifula e fe kir kolugina kollare fen alaya gan vikkan e darifulu mi buna ni mamma e mamma kan nege he birennu gane he khalifa umar ge faanu mani mana kurav va fen nun he fikira fen elu den mamma mi buna ni darifula e umar ge faanu e bahuri heje mita balan umar ge faanu kinen hege ne kujjamana mamma umaruge faanu mita balanne tas umaruge faanu ge rabbu ballawae allah taama yaginu sallahu dena wadigen waannu he mi affen yalika umaruge faanan yade yuni umaruge faanu ge doru kari ge hunnai umaruge faane doru ge faaha galawwa wadaa gat wadaa gen ge yaggos mi dannawani ek umaruge faanu ge firihin darinna ka ko he ka wen kuran beenum man ehindu ekare ge faanu ge darikalun e aasim ආසි මි දන්නවනේ බප්පා ඇති මන්න බේනම කාණි කුරා ඒ කුජ්ජාගෙන සමරගෆාන් උමර්ගෆාන්ගේ දරිකණු ආසි ආසි මකාණි බල්ලාගති එමිහුගේ කාෆදරියෙන් එයි උමර් ගුණ අබ්දුල් අසීස් ආසිම්ගේ කාෆදරිය උමර් ගුණ අබ්දුල් අසීස් රකි එයි දුනිය දෙකුණු බඩු අදුළු වෙරිය කොම්මයකස් ඒ තසවර් හුන්නන් ජී එයාදි අංහින අංහින් කුජ්ජෙන් එබුණනේ බප්පා මම්මාය උමර්ගෆාන් නම් මිතන් නොෆෙනුනස් උමර්ගෆාන්ගේ වෙර රසකලාංගේ හැම ගියාගෙන මෙතෙන් ගේනන්න ඇලගොණුමගේ හිතකුණෙන් එකහලෙවස් කාමයි. නුබෑකම කුර නුබෑකන්තක් කුරවේ. කුරා එරකෝ අලගොණුමෙන් තසවරෙ නුකුරේ ෆරාතෙබ් බල්ලා වඩිගෙන් වාකම. නීහක බලය ෆානකම බිරුගනේ ගම අල්ලාහ් බල්ලා ෆානකමක බිරන්නුගනේ. කුර්ආන් ගල්ලාහ් වේකරවනි වඅලමු දන්නාර තියබෑමි අන්නල්ලාහ් යඅලමු මා ෆී අන්ෆුසිකුම්. හමකරුන් අල්ලාහ් සුබ්හාන වතාලා තියබෑමි ගේ හිතකුව ගාවකන්තක දන්දෙන් දෙන වඩි ගන්නවය. ෆහ්දරු එම එකලංගේ බිරුවති වාර තියබෑමි. واعلموا ان الله غفور حليم ادي الله سبحانه وتعالى ايغنا غنا ماف قروا حلم وانترس كلاغي چتري وانترس كلاغي فاف اب فسوا كلاغي قالو تكون يور فاف قرايو اهم ميهكو ما فن قران ايورا تكراركو ميهكو فاف قراني ما فن قران ميهك انسانك كريماتيك كان قروي كم غوانما انسانك قرانك كم ماف اي الله كه چتري كان الله شريح قريبا Allahu angwafa kantataka furagas de mana kurawikanta kuramun herdani ehen namas enan ef maaf kurawani ei Allahu ge ketterikan ehmen Allahu wahi kurani faafa ve sussave adi ketteri ve kalaange faafa ve sussave ketteri wanta odigen ve la junaha alaykum in tallaqtumun nisaa ma lam tamassuhunna aw tafridu lahunna fariidha wamatti'uhunna 'alal moosi'i qadaruhu wa 'alal muqtiri qadaruhu mata'an bil ma'ruf haqqan 'alal muhsinin tiyabamihunga maccaka ibbes faafen nete in tullaqtumun nisaa tiyabamihunga amin tiyabamihunga warikura nama maadam tamassu hunna aw tafridu lahunna fariida tiyabamihun ekambalunna nubihe ebahi eddannuko aw tafridu lahunna fariida adit yabamihun emihunnaka ranuge wakiware muqarrar koffa ibbes nete tiyabamihun tiyabamihunge amin warikuri iruga varikuri ekambalunna evs gulumen nubava ebahi eddan kurumen neti varikuri adi rang ves mukarar ko fen neti tie baami hun ehm vejja kinan hadan jehen ehm vejja allahumma yakuna wamatti'u hunna 'ala al-musi qadaru ehm vejja ena kommes varagge faada edde ebahi kommes varagge echedde ese ena yang ei faada ge gotuga fen nakahale echedde ese ei musandi miha ena musandi kamuge minwarun وعلى المقتر قدر ادي فقير ميهنا فقير كم غنسبتم اينكم مسچدير متى ام بالمعروف هيغوتو گدويچكي حقا على المحسن احسان ترينگ مچوا حقكي امياتو الله بيان كورواني مي ديما ديماواني مي كاري مسلت مثال كم ميهك ميهك ايني اينف اينا كاري گري رينو كونا واري كوري واري كوري ركو ادي نين رام وسم قرار كوفاي مهر قاوني حددوان مهر ميتانگ باي بيفلنا نينگي اويدان مسلا ای رن الگونه من نهنگن رن کورن کیان جهیکا اهن نمس کاوینی کورین رن نو کیا فہم وس رن کیین کاوینی کے فہم وس رن کیین ادی وکی ورے کھنڈ نالا وس کاوینی کورین رن گے وکی ورے کھنڈ نالا میہر میوتی ان ہیم میہا وری کوری اینا کے وس کول من گائے منوکو ادی رن گے وکی میم ورے وس نئی مقرر کورے فے دین اینا اچ دین جهینے تو ایتو کہ اللہ وحی کوروانی ena komme seche dere komme seche dere ei mujitamauga kom faada ge gotuga beleve eche ena dese komme seche dere ei musandi miha musandi kamuga nisbatum fagiru miha fagiru kamuga nisbatum ena komme seche denje ena mi asli ihsan tarikame ke ihsan tarikame ke allah wahi korawani kiwegen mi haqqan alal muhsinin ihsan tarikame chawa hagge ke ei ihsan tarikame asli allah wahi korawi ए अबिमी हागे रंग ए बद ए बदले ए बदले ए हदीस लोगे एवं ए बिमस तमता बिही मिन फर्जिया मिन फर्जिया ए ये कंबले की बाइन तिबा आराम हासिल कुरमुगे बदले के रंग एम अब ए कमेंट नें हिंगा फाइन एम ए कन हिंगा फन तीमा एहसान तरिन एहसान तरिका मे ताय कमल नें चे दिनु ए ने कन एवस कहल फायदा नु हम कावन कुरमा एको मे बरे कुरी एवस कहल कुल मे गाय मुनु वे ehem vejjiya ihsan terikamen ei enan echchedinu maki anhem mihaya ema mi hukumen mi gemis bayamani ei miheku miheka aindefa gulume gaay munoko varikuri varikuri ru adi enage ramves nen erakum qarar koffe ehem vejjiya haden jihe goy miyatuge bayan korabani wa in tallaqtumuhunna min qabli an tamassuhunna wa qad faradtum lahunna fariidatan fa nisfu ma faradtum illa an ya'fun ade anem masala miyoti ekambalunna gulungaim kurumge kurintiya baami hun kambalun wari kuri ehn namas rangwati muqarrar koffa rangwati muqarrar koffa misalaka en hasrufiya oti rangkiya faena rangkiya fa kaaveni wesmi kuri ekama kaaveni kuruma fahuga evves demi dema firinge meduge evves kulume gaaim unu manis wari vejje wari vejjiya den kinetto e hadani ramyati kiya fa mihar en hasrufiya misalaka ehn vejje allah me ikrovani fanisfuma farattum tebaa mi hunge muqarrar kuri ranuge debaa kula ebba de ase an hemmi ha debaa kula ebba mi masale mi warabodo masale ei engen ji har gonu engen ji masale tami unnani muqarrar kuri ranuge debaa kula ebba de re ifassate karufiya en ha sufiya muqarrar ko fojja fassate karufiya an hemmi ha de enji ne ranuge botum ei muqarrar ko fojja kuri ge hukume bayan ve di ei wari kuramunur gulume vesne gaame fe ram muqarrar kurai fe vesne ehem vejjiya komme sechche de ase komme seche dere mi fahar meoti ram muqarrar koffa ekama gulume gaaymun manis varivi ehm vejjiya e muqarrar kuli ranuge debaa kula ebba deshe illa an ya'fun aw ya'fu alladhi bi yadihi 'uqdatun nikah ekambalu maaf kuriya menuwi maaf kuriya masenne te chennu dinas misala kan ehmiya muni masenne te chennu dinas nion maaf koffi me ehm vejjiya masenne nu dinas den bikure rang hi kujjaage wali veriya maaf kuriya kas de kan nu jehena mikuru rangi kujage wali veriya maaf kuriya ka sechche de kan nu jiyen ehnu miha inde fahuri anhene kurige miha ka inde furan hene vejjiya yang hemmiha maaf kuran jiyeni අංහිමිහා මාෆ් කරන් ජීහෙනි එනගේ වලිවරියා මාෆ් කුරියකස් මාෆ් වෙනවාන එහෙන් නමස් එබ්බස් මිහා කාදි මිහතන නීද හුරි කුජ්ජා එනගේ වලිවරියාන් ඒ බාර ලිපිගෙන් වේ එනගේ වලිවරියා මාෆ් කොෆියති මාෆ් වෙපා දැන් ෆිරමිහා නුජිහෙන එනක රන්දේක وانت الا ان يعفون ابي ميها وركرس مس ماف كورس مس سنت ايميها كان دي فورجيا او يعفو الذي بيده عقده النكاح نوتا كاوين كورموغه حد كاوينيغه حد دين جهيميها كاوينيغه حد دين جهيني كومباي اي ولي وريا ان كوجاغ ولي وريا ولي وريا حد دينس مسلين نت اي بكرور كوجاغ كمو غوانيا وانت عفو اقرب للتقوى تيباميهم ماف كورون تقوا وركما كاري تقوار کما کاری ماف کرمه ای کی وگن تقوار کما ما کاری ماف کرمه ابتانگا الله ہی قربانی ای فرمی ها یکان امی میها کی بن ادی ابس کہلے فائدان ابس رامن نئی لیبی فائے اہم بھی ما امی اے انہنوں کے فراتن الله ہی قربانی ماف کرمه تقوار کما ایم میں کاری کم بڑی ای ایگن ابس کہلے فائدان حاصل نو او کما کن اگنے گما بورے ایتی ماف کلو ما ہیو کم بڑے එම එකම එගොතේ තපුවාවර කම කෑරි වෙගම් වනේ එයන් හෙනුන් නම් යති හිබ්වරු දීව හිබ්වරු දෙවවාෆා ෂරුයි ගොතුන් එමීහුන් එෆිරින්න ඒතිකොළු මාෆ කොෆියා එමීහුන් නම් මාහේව කම් බොඩේ ගොයි මාහේව කම් බොඩේ වලා තන්සවුල් ෆද්ල බයිනකුම් ඉන්නල්ලාහ බිමා තඅමලූන බසීර් ಅದೆನ್ ಅಲ್ಲಾಹ್ ಮೇಕನ ವಲಾ ತನ್ಸವುಲ್ ಫಜ್ಲ ಬೈನಕುಮ್ ತಿಯಬಾಮಿಹುಂ ಗೆ ಮೆದುಗವಾ ಇತುರು ಬಯತ್ ತಿಯಬಾಮಿಹುಂ ಹಂದಾನತ್ತಾನ ರಾ ಇತುರು ಬಯ ಮಿತಾಂಗ ಅಲ್ಲಾಹ್ ವಹಿ ಕುರ ವಹಮನ ಇಲ್ಮರಿ ಮಿದಾಳವನಿ ಇತಾಂಗ ಮುರಾದಕಿ ಎಯಿ ಕಾವೆನಿಗೆ ರಣುಗೆ ಇತುರ ದೇವೆಚ್ಚಕೆ ಏನ ಹದಿಯಾಯನ್ ವತ ಎಫದ ಇಚ್ಚೆ ದೇವು ದೇಕೊಳುಂ ವಸ್ ಮಿಸಾಲಕಂ ಎ ದೇವೆ ಎತಿ ಎ ಹಂದಾನತ್ತಾನ ಉಲಾಶ ವಲಾ ತನ್ಸವುಲ್ ಫಜ್ಲ ಬೈನಕುಮ್ ಇನ್ನಲ್ಲಾಹ್ ಬಿಮಾ ತಅಮಲೂನ ಬಸೀರ್ ಅಮಕನ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ತಾಲಾ ತಿಯಬಾಮಿಹುಂ ಕುರ ಕಂತತ್ತ ಮೊಳ ದೇಖೆ ಒಡಿಗೆಂ ವೇ دين الله وحي قرباني حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين يهر مي مسألة دي بيانكم وغا كوريغا الگون منغا تريغا ونا مسألة اي مثالك رنكي انهي كجا رنكي رنكي ما بيانمي هنن هيوه اي انهي كجا اغي مايان بفانجي حقك اي هيوه كنه اغي بيانمي هنن اي انهي كجا اغي مايان بفانجي حقن نون اي كي انهي كجا اغي حقن اي ඒ ශරියතුගේ කුජ්ජා වණී එය බේරුම් ගොතෙන් හෙදුමුගේ මුද්ද දෙවෑ. අද ෆිර්මිහා මාෆ් කොල්ලුම් වෙස් මුද්ද දෙවෑ වණී. ඒ ගීත කුරානුගේ අල්ලාහ් කරනවා ඉන් තිබන ලකුම් අන් ෂයින් මින්හු නෆ්සන් ෆකුලූ හනිය මරියා. එකඹලුන් තියබෑමි හුනම් හේව හිතුන් ඒතිකොළු මාෆ් කොල්ලා ෆියා තියබෑමි හුන් අරාමුගේ ඒතිකොළු කෑලාශ. මස්සලෙන්නේ අදි බයන් ඉල්මරින් විදාලවණී ඒ මෙහෙව ගොත කිය සංහි කුජ්ජා ඒතස් සවාබෙන් ලිවිගෙන් දා කමකේයි. ඒතිකොළු මාෆ් කොල්ලු. আদি එම්මෙ හේව කාවෙන් යකීවස් ඒ කාවෙනිගේ රන් එම්මෙ කුඩකොක් කී කාවෙන් යසෙබෙන් හදිස් පුළුවා. එම යන් හි කුජ්ජාගේ හග්ගෙන් ඒ කුජ්ජා බේන මෙ ෆිර්මිහම් මාෆ් වස් කොල්ල විදාන මාෆ් කොල්ලු. আদি මා හේව කම් බොඩ මාෆ් කොල්ලු. අන් හි කුජ්ජාගේ හග්ගෙන් ඒ කුජ්ජා බේන ගොතෙන් යන් හෙදේනේ. මම්ම එවස් දෙ විදාන කුජ්ජා බේන මෙ අප්පා එවස් දෙ විදාන. එක මස්සලෙන්නේ. එකම කො හග්ග කියන් හි කුජ්ජාගේ හග්ග. الله سبحانه وتعالى محيكرا حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون مي أنهن النافرهن دم فرنج واحكا تكا آيلي بين مسترتا مي وريق مسترتا كامينيك مسترتا مي آيتهوك بيان فكين مداني මේ ගොතම් මේ මවුලුගේ වාහකත දෙකේ මුන් දනිකො මීගේ දෙමෙදන් නමාදුගේ මවුලු මෙතිවදේස අනෙක්ක මී ආයතක ෆහම් අනෙක්ක සමන් හෙනුගේ වා අංගන ෆිරේනුගේ වා කාවෙනි වරීගේ වා මී දෙමෙදම් මී නමාදුගේ වාහක මෙවනි කිව්වගෙන මේ සුවාලෙක් අනංජේ ඒ ගුරුවානුගේ ආමුක වාහකෙන් අන්නයිරුගේ බයාන් වෙගෙන් මස්සරතක බයාන් වෙගෙන් අන්නයිරුගේ ඒ මවුලු නුනි මිනිස් එහෙම මවුලු වෙන්නේ නැ නේ ෆෙෂිෆයි ආමුගතේ එක මවුලුවෙක්ගේ තෙර මවුලුවෙක්ගේ වාහක දෙකේ මුන් දනිකෝ මවුලුව කාබෙහෙකතුන් වාහක දෙකේ මුන් දනිකෝ එදෙමෙ දැන් එහෙම මවුලුවෙ වනු ඒ දලීල් කුරණී ඒ කමුගේ අහම්මියතුකම් මුහිම්මුකම් එම මීගෙන් ඉල්මෙරින් විදාල වනි මි කාවෙනි වරීගේ මස්සරත හැකි මීහා ගාෆිල් වෙගෙන් දාපද මස්සරත ඒක ei varaggina mihun ahanti be ne masalata ekaveni variga wahakata deke mundar warar riti kokkam faddi adu ahanti be ekamuga sababun namadun bas paharga ghafilu be dane miha ege tera wadevele bodokam ehme allah handa ekoddama nadi miwahakata deke mun diyakas tiya ba mihun namadu matin handamannat tane udash namad matin handamannat tane hari bote ma muhim mukam ekama farwate riwashe egotan ilmer midala fanimi kaaveni varige masale kimi waru bodu masale mistakum warar ritukum adu hanti bewa masale mi e insanaage nafsa tobiyata gule masale masale ki ehengamu insanum warar ritukum adu hanti bewa ni masala adu hanti be tiumu mige tera wadevele bodu kamun ena adi mikama bura ma muhimmu kamen e namad ekamu ghafilumun ekashi gembe allah handama ekod devani حافظوا على الصلوات والصلاه الوسطى وقوموا لله قانتين تبامي هن نماز تکر رکعات رواشه ادي خاصكم مدو نماز خاصكم مدو نماز وقوموا لله قانتين ادي قيامن تریکما مدوما تریکما اكو الله گه قرمتی گه کُٹی کولتی بیٹ تیبامی مدو نماز می اللهم وحی قربان نیات گه مدو نماز মেদু নামাদা বেহেগতম বাই রিওয়ায়েত তাফাতু হে বরে কমে সহাবে গে মানে এই আসর নামাদ কাম মেদু নামাদ কি আসর নামাদ কাম এই সরিহ নাসেং গে বেঙ্গা আসর নামাদ কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ইফতার কো আহজাব হাং কুরামা গে মিস্তাক মুশরিকুন কান্তাক কুরি গতং আল্লাহ গে রাসূলা ওয়াগুতে নুলিবুনু আসর নামাদ কুরাকা ইর ওসসুনু ফাহুং এ নামাদ কুরেউনি এমি হুননা বাদু দোয়া করেবি আল্লাহ গে রাসূলা হাদিস উল কোরআনে এমি হুন তিমান নামে আসর নামাজ মেদু নামাজুন এবাহি আসর নামাজুন গাফিল কফিয়ে এমি হুন আল্লাহ লা আনিল বাশি এমি হালাহ কোরব বাশি এম্মা এই আসর নামাজ কি মেদু নামাজ কাম মি হিসাবিত বেফা আয়েশা তুক ফানাস সিদাওয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস উল কোরবিয়া সালাতুল উসতা সালাতুল আসর মেদু নামাজ কি আসর নামাজ এম্মা আসর নামাজ খাস সামাল কাম দেহে মি হতি খাস কোন আসর নামাজ এই আসর নামাজ কি ইলমেরিন বিদাল বেফানি মিস্তাকুম ওয়ারা গাফিল কোরআন নামাজ কি গাফিল কুরআন নামাজকে এই মিস্তাকুম মাসাক্তেককং আরাম কল্লা বাগুতুগা মিনি দেনি নিদে গাডিগা আসর নামাজ গিনা পাহারা ফাইতুগে মিদানি আদি বাইম মিহুন আসর নামাজ কুরামুন মিদানি ইরু রাইভে ইরু ওসসেন কারিমা এই মুনাফিকুন গ নামাজ কামুগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস ফুল কুরআন ওয়াফানি আসর নামাজ কি ওয়ার মুহিম নামাজ আসর নামাজ বেহ গতম বাই রিওয়ায়াত তে আসবে বহুরি আসর নামাজ আলাফি মিহা এনেগে হুরিহা হে আমালে বাতিল হইছে এনেগে হুরিহা হে আমালে বাতিল হইছে আদি আসর নামাজ আলাফি মিহা এনেকে মাম্মা গেল্লু নফাদে আসর নামাজ আলাফি মিহা সাহারায়েক দাতুর কুরামুন দানিকো এনেগে সাভারি গেল্লিজ্জে ফাদে সাহারায়েক দাতুর কুরানিকো সাভারি গেল্লিজ্জে কিনেবান দেননেক মারুনুং হেং ইতুরু হেং গতে মারুনুং ইতুরু হেং গতে নে সাভারি গেল্লুনি একামুগে বাইর রিওয়ায়েত তে বহরে আসফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলা একলাঙ্গে ইস্তিগফার কুরআন হিন্দু একলাঙ্গে উফায় ওটি গন্নামা বাহাক উফায় ওটি গন্নানি কি হাওরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কোরানি মিহাকু দাতুল কুরআন দানিকো সাহারা ইত্তেরেগে দাতুল কুরআন দানিকো এনা বারবালি ফিল ওয়ালাম বেগেন গাহেগগে দরুগে এনা ওরু এতি এতা সাওয়ারি বাহাট্টা এনা ওরু এনা নিদুনি হেলেবুনু ইরাকুনে সাওয়ারি এ সাওয়ারি ফিলেজ্জে এনা এগে মাতি বাহাট্টা ফর কায় চিসা হুরি হাচকা এক্কো সাওয়ারি নে দেমমিনা কুরআন কি হাদান কি এহিসাবু মিনা মারাক কিয়ানে হে আচ্চে কিয়ান এতামি ওসু হে তিয়ানেকা দেন ইতুর মায়ুস বেজে দেন কন্দিমা হে না দানি মিয়ার সাহারাতা কি এই মিতাং মিসালাকা বুনানামা এটলান্টে হু কান্ডুগে মেদা বেহুনি বায়াকু বেহিজ্জিয়া এবা মায়ুস দেন বিসনা এ ফাদা মায়ুস কামেন এরুগা এই হাম কান্ড বড় সাহারায়ে বিস কাহলা মি হে কেহিলা মে বিলা মে নুয়ান এতাঙ্গা মেদাং এর গেল্লি ফেনা দেন মারাক কিয়ানে হে আচ্চে কিয়ান এনামি ওসু হে তিগাস পুডুগা ওরো ফেনান নিদুনি নিদে ফেনান হেলেবনের সাওয়ারে মিহরি কারি মুরিহা ইচ্ছাকা একুগা কিহ এনা ওয়ান উফাইস নালে এনা মারং হুরিহা কামেত মারং এককো তৈয়ার ওয়ে গেনা ওরো বেতি হেলি রুমিনি সাওয়ারে কারি হুরিহা কা ইচ্ছাকা হুরিহা ইচ্ছাকা এককো না এনা উফালং গসমনি আল্লাহ শুকর আদা করং আল্লাহ আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা এনা উফালং গসমনান ওলুনি মুনি এ আল্লাহ ইবা আল্লাহ তিমান্নাকে আলায় তিমান্নাকে ইবা আল্লাহ গে রাব্বে উফালুং গো সেনাং হেম বুনাউনি আল্লাহ ইয়াবরে মা উফা কুরাওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা একলাঙ্গে ইস্তিগফার কুরা হিন্দুগা কমমি আকাস সাহারা কে তরিকে সাওয়ারি গেল্লুনু ফাদাই এ আসর নামাজ আলা আসিবি এমে এনাগে হুরি আমালে বাতিল দি এহেম আসর নামাজ কি ওরা মুহিম নামাজ তেমেতি ওয়াকুমু লিল্লাহি কানিতিন তেবামি হুম মাডমা তিরকামা kiyaman terikama ekuga Allah ge hadoratuga hutti tibere ebahi namaduga tibese hanula hanula tibese me ayatuge et tafsir ke hanula tibese sababa ki me ayatuge sababun nuzul ei me ay baawale wono sabab ilmerin baya kuna wa fe behuri kuriga emme furatama namadu baawale wono namaduga mehem madamadum wahaka dakkalen hudda eka koneka wahaka dakkalen asabe ekana widalwani timan namen namadu furatama baawale wono iruga safuga hen namada tibere ka koneka ge halwa hala hadamu kihinen he halwa huwal getere ge hal mamma enda fange hal kihinen he haajit taka behe gotum suwal kon ulamu mi ay baawale lavaf madande mi ay baawale mafahu namaduga wahaka dekkum manavi wahaka dekkum manava qumu lillahi qanitin hanula tibe haluga tibe amin allah ge hadrat ga hutti tibese hanula tibe hal den mi ayatum mi manavegen vi namaduga wahaka dekkum ema namaduga wahaka dekkum ki mi har haranga namadu batil wana wahaka dakka asiya aden allah me koran fa in khiftum farjalan aw rukbana mi khawfu namaduga wahaka mi tanga mi bayan wani tibe ami hun ma bodad den dushmanunge faratum birugen fiya hangurama ge bagutu namadu jamaatu qaim kurave kannai hangurama age wagutu midani emme warugade emme birweri wagutu midani gatulu aamu hingamu meheradan leyorum midani ehem vejjiya ef eha birweti e birweri maqame kamuge vejjiya hingamun na sawari mati dubbamun na namadu kurash ei ef e hisaban e halatu gosfiya mer khawfuga namadu qurane goi algonda men onnani mitanga hadis kiye virbayan kofa hadis kiye vir khawfu namadu kiyei amami farudu namadu hanguramaage wagutuga qurane goi mer bayeminu hiwedan khawfuga namade bunima ei wakke khasa namade ke henenu ei hama min algonomi kora hama fardu namade tan ei e hanguramaage wagutuga qurane goi e goitta bayam behingajje imam me namade qurar dera koi imam miha qura gota al mamumun namade imam miha ka fatu qurane goi ei amam ve otiya e wagutta di hanguramain nu hinga dushmanu ekkolu gan ekkolu ga mitibi muslim mujahid ehme je namaz qurane goi ad dushmanun kurimati ga banya namaz qurane goi ego ves bayam vengajje hadis ga em mitanga mi bayam wani emme birweri bagutu hangurama kurave bagutu ga namaz bagutu jehijje jehijja kine to hadani e bagutu ga hinga munna sawari mati duwwa munna namaz qurashe mati emi hako mun huri dimaka namaz qurashe namaz maafu vegene nuwe fa idha amintum fadhkurullaha kama allamakum ma lam takunu ta'lamun den tiyabami hum amam begen wahinduga allah zikr qurara tiyabami na kalang ilmu devi fadan ma lam takunu ta'lamun tiyabami na nege tiyabami na nege kanta te kalang tiyabami na unganna devi fadan tiyabami kalang zikr qurara namaz ta furi hamen ada qurara furi hamen gotuga tiyabami hum amam begen wahinduga ebai hangurama nimma farahan anna hinduga den alun anek kami farhani mi abi firinge wahakata dema firinge wahakaya warige wahakata anek kami farhani kommyakas medoterang eni ayin asfa egen bayan kodden namadu ge ahammiyatukan namadu ki ora muhimma ichche namadu alaginu anavves miham gastu ga alafiya idinum beru wakfada kufuren ei namadu gastu ga namadu ge hukum ege halu ga namadu alafiya ada misa umire algonda men kur kollani den anna aftaga inshallah baki webba kur yaddinu ge maqsadu swalem be frok swal ഞാൻ ഉലവ്വനി കമവസേദാ കൊമ്മ്യകസ് കന്തത്തക ഉലൻ ഹദയഗൻ ഹദാന്നെതുനി കമ ബോടങ് അനകേതി കുരവേനി എ മുശ്രികു മയർ മുശ്രി വീഗതക അസ്ലുയേ ബോട ബെലവേനി എയി എകന്തഹു അഹസാബ ഹംഗുറാമയഗ വരഗ്ഗിന ഫിക്ുറു ഖുറാൻ മഖാമത ദിമാഗൻ ദിയവിയ എയി മദീനാഗ തിബി യഹൂദിന മുഹാദാ കൊഫോതി ബേരുൻ അന്ന മുരിഹ ഹംഗുറാമതഗ മുസ്ലിമന ഖിലാഫ അന്ന കന്തതഹു എമിഹു മുസ്ലിമന എഹി വേദേന കമ മുഅഹദ കഫോതി അഹദു വലാഫിയമി അനക അഹസാബ ഹംഗുറാമഗ ഐ എത ഖബീലാ തകകു മുശ്രികും കാഫിർ ജമാഅകൊക്ക ലഷ്കർ ജമാഅകൊക്ക ഐ അനക മദീന ഹിസോർ കൊഫി എവസ്തിമാലകും കായച്ച എവസ് മദീന കന്ന ഇവന്നാക എഹാ ബോഡ മുസ്ലിമും ബണ്ടു ഹാ ഹൂനു കൻ ജിഹി ഗന്ദിയ മുസ്ലിമുന്ന തി എവഗുതു ക വസുൽസിലു സിൽസാലൻ ശദീദ തി മീസ്താഹുംഗ ഫയാതൻ ഹലുവാ ഗന ഉനേ ഗടിഗ ബറബറ ഗദ ശക്കുത വസ് ബൈ മിയന ഉഫദി ഗന്ദിയ bay muslim ge hitta ho shakuta isu fedi gendia azam hangurama tan tatta ve gendia goto shakwa hisab go sahuri e bali kare mu'minu ge hituga war shakuta isu feduno ei ma di ma dina kane kaacha na muslimati halu ge jehifa muslimati halu ge jehifa ehma fikur qur'an maqam taken ayeta anga එහෙම වෙගෙන අසු හඳාන්න තුනේ නමාද වාති අසුර නමාද ඊරෝ සුන පහුන් හඳාන් අසුර නමාද නු කොක්කම් මේ උල වෙන එවගුතු කියන ලස් කොල්ලෙන් ඔය ජමස්ත දෙන්නේ එහෙනම් සේන හිතුන් කොල්ල වෙන කටිය හිඟමුන්න ඔහම යන හංගුරාමයක වාගතකි වර එහෙන් කහලා කමෙන් එබුර හංගුරාමයක මෙහන් නමාදුක තිබෙකෙන් මීහුන් නිදුන් එයි ෂයිතානිකම එන්නවා ෂයිතානිකම එක හංගුරාම වාගතුක නිදි අවුන් එයි කියා එහෙන් කහලා කමෙන් ඒ අල්ලාහගේ රහමත එක්කම ගොත් අල්ලාහගේ රහමත එක්ක නිදි අවුන් බදුර හංගුරාමයක අස්සාබේ කෙනෙක් අතුන් කඩි අයිපුරුන් කඩි වෙට්ටේ නිදිගෙන් ඒ කුර්ආනුග එබෙන් වයුන ඉසිගශීකුමුන් නුආස අමනතම් මින් තායජ හුත්තේ බෑ මිහුඟ මච්ච වෙරි වෙගතේ එවගොතු ඒ එතනගෙන අන මේ උහුදු හංගුරාමයාගේ වාකේ තන උහුදු හංගුරාමයාගේ සෙහෙම්දි දැන් එහෙම වගොතු කි ඒ ෆද වගොතුග හිතුන් කොග්ගෙන් වාකේ කි මේ ඒ දුෂ්මනුන්ගේ ඒ හරකායත්තකුන් ගාෆිල් වඤ්ඤා එහෙන්න කුරාන වඤ්ඤා එකමකු ඉල්මෙරි විදාලමනි ඒ ගොතක් කොග්ගෙන් එන ගාෆිලෙන් නොවාන එන ගහරකායත්තකුන් එවරමා රුහානි මා පොඩ බාර්ත කෙල්ලි වේනේ ඒ මිතන උදල් නගනි අනේ නිදියවු යහගුණම යොන් නුරක් කතර වගතු නිදියන් නානි කියා වරුගද කම හුන් නිදි හුන්න මිහසයි ගතු නිදි ෆිලයාගෙන් දාව කන්තය එක නිදියවුන්ගේ රහමතේ අතර මහදී හතු ආ බිමිහාගේ ෆිරමියා අතර මහදී හදවස් ආයතුරුවන් ආයරුම් වානි හොසේලු හම ඉදනි මුනි මායලේ නුස මෙහර මේ වාගත කි බලි වේ ඉන්කන් ගෙජ්ජියා අනේ ඉල්මෙරි විදාලවනි දෙයිද්ද ජමා වෙජ්ජියා බලාහේ දුරු ආයෙමෙ දුරු ඉද්දා දෙයිද්ද දෙයිද්ද ජමා වානවිය මි කහලා හලිටවා දෙයිද්ද ජමා වෙජ්ජෙමෙ දුරු ඉද්දා أبعد الأجلين بلاش إما درو إدّا إدّا تريغا كاوين يمشين نيرين صريحة كورة إيغا حكومة تاكي إدّا كي نيروك إينا إينا ني فرميها كي حقو كي فرميها كي حقو كي نيرين إي فرميها كي حقو كي إينا هندو كي إهميها كي ديتربا دي نوان إي حكومة تاكي ඒ හුකුම් කුරානි ගාපි ඒ හුකුම් කුරානි ගාපි ඒ මිහාර ඒ බලබලා නුෆෙනුනි එක් ගොත ගස් දැන් මාසුහබතහුගේ වෙස් ඉල්මරින්ග රායු තෆාතමිග නස්සෙන් නෙවිය ඇස්වේ බය බේකන විදාල ෆුරි ඒ මීහෙගේ උමරන් ඉන්තිසාර කරන් ජේ මීහෙගේ උමර නුවදිහ හරව වෙස බහුරි බය මේ ෆස් 13 හරව වෙස බහුරි විදාල වෙසා ඒ දෙන් ඒ zamanuge වසීලෙත්ත මදු බෙලේන වසීලෙත්ත මිහාර වසීලෙත්ත ගිනා තනවස් ෆුරිහම එම මිහාරෙ ගොත බලෑව ගාදි මිහා කඩාලානේ මිහාර වෙන මරවෙජ්ජකම නිම්මානි නිම්මෑසද මරවෙජ්ජකම නිම්මි දුවහුම් ෆෙරිගෙන් හතර මහා දිහ දවසේ එනගේ ඉත්තා ආයි හරං කම හරාන් කමෙන් ඒ රසූල්ලාහ් සම හරාන් කුරව වැයපෝ තී ෆිරිහින් උන්න මෙම් මතුග රං කුඩ කුදින් ගෙස් ෆිරිහින් කුජ්ජ කොළ වාගෙන වාන හරාන් කමෙන් ඒ රංකුර විදාන කිත මේ දුහ හෙවන් දෙම් වෙස් ෆස් ලේ අකුජ ඒ දේ කම ගොඤ්ඤා අවහ කුරේ ami kujja miharu kaaven kuruma fahuge ena mi behenum mani den miharu kuran de ami kujja kamettai rang kiyon ena bunana maadan tiwanna behenu rang kiyan nu kaaven fahuga eme jarang kiye maadan rang kiyen jihe e ami kujja kame bi rang enan e ti fas kurum ga hudda kaven koffa oho oho sharten nu e shariya sharu igo takunna mihar den kaven kurmuge kurin rajye ga meonna ga vaidun kaven kurmuge kurin rankienje den adi kaveni ga majli huga akudu kurwe majli huga rang ekud ja denje den masen nge hikumata katta ka ekan kurai dan ei bayen mi hun inkar koffane ti har de heki verenge kurumati od deni rang en den nonna ante inkar kurave ka tanaka yar kuri zaman ge masat nge burdi ma aisa ang henon ena randing kama inkar koffa nu de ti onna firi harane ti onna ek e re kunu kurin ge shart enno ade ge ei den dini kamen nun ei dini kamen den mihar kuri ge zamanu ge ekamakan e agen onna kamen nun wi ai agen onna kamen nun ei den maslahata vedana den masalihul mursala ge darun ei sarkar naga icche e gotuga aam munnatta ka e baitul mala amsal ka ei den komya kas dini kamen nun e den dini kame nasten oijja ta alwanu na bune de den duniyavi kame den ega hudda ke sudda nu ne ke alwanu men den yakunu buna na ichche ei aamuge mas ta tatta ka vijja mas le enne ge yak den mi hun den mi buna go tar e ka aveni mi innani ei rasmen ada kurume go tum kare fakhuru ver muge go tum misale ka matin da bote ka aveni kurun kaarettereya kaani kurum bodu kandwadiya kaani kurum miide fakhur werikam miiga ko mi kaaveniga barakaatenu lavane kaar kaavenya ko allah subhanahu miihna dekkun terikam ega paalwan dekkun terikam illa maayin echchen illa ko muhimmu kamashari go tum bala afya kaavenya ki dekkun terikam kaala kanta fakhur werikam e faalwagen nuwane kaavenya ko be matinda boto kaani kurimiya ko wari kurime diye kanta gina faharange hamai hamanu jehu misalaka matinda kandu adi ge kaani kurde ma firin edama firin ge demedu ga allah sulha virkam nu lavva fi yakine ege bes kale heven ne barakat ne khairen ne kobai kandu adi kur molukan kobai evre manang hama ge ge kaani kollu ega allah baraka illa va fi oti evre agbodu ma kaani nyenne allah kaani ge baraka illa va fi ya ආ රං කියන්නේ ආ ඒ මි රස් මාගේ කි ආදකාද ඒ මන ලැබෙස් නොවානේ ඉච්චිස් එදෙන් දීනි කමෙන් නෝ එදෙන් tantanu gohunna aadakaada unde masene ka kantae waage ki ei deeni kameno aadakaada ge terege eti daan e den mitana gohunna rawaaju e aa e chi daane aadakaada e deeni kamennun ei e chi hudda e kaa kantatta e deeni sarvi waage ki hukumaka taaradunu manya e kaa kantan hudda deeni kanta duniyavi kantatta duniyavi kantattan huddawaana sarvi evves kaala masale ka hukumaka taaradunu manya මුරිය කන් හුද්ද ඒ අදිමානු බය ඒ තියෙන්නු බයි ara firimiha ge ebbadab fa mihunna timage firihinunna enage abimiha maanu rakka hadis hadis kurabba fonnani alhamu almaut e firmiha ge bada fa firhina ei anhimiha mare mare ei e bi gota ge asabe kana de mi hunna aslu e hi fonna kala de firmiha ge tima ge mi hun ge ena mahramun ne ei mahramun ne ei e gota mi hunna mujita mauta burga naga ge mesiti beni burga ala angule mi hun e firmiha ge tima ge mi nota firmiha ge bada fa hujja ku kotare banna ei emmenu rakka anda duniyae ge warag gina masre ta hinga furi firmiha ge ebmada fa ko dinna firmiha ga mi miha me duwa warag gina wahaka tan ge bahari e hadis alagona men kiyave kiyavi ha run alagona men ustad se ta wahake kiya din dari warum was kiya din ha gina wahaka tan ekamu ge hinga fo ya gi gatek kan ge de asabe kalum mi mahram na be hegon sawal kore danna ni ehme je mi firmiha ge ebmada fa ko din kinan ge mahram na vaane dene yadi emi hum adi maanu rakkale emi hum abu ma boda farda vanjine mi kurma ti gan ni cha ma boda niwa vanjine alhamu almaut hadis kore fir mi hage mra sami hai mare maru na maru e hor akra dem ba gutenne kiya de kawar riti wa agatan e hor kan dwara asar ga dawa agatan e kama be he gutum aso আসলে অতি কুড়া কুদিন না রে দো হাঁদা হান্ডে কু নিয়ে না দেখ কুড়া কুদিন আইনে কিনা হাঁদা আমিস আর আসলো আনে কুড়া কুদিন সুয়ালে হজ্জা করিলে শুনে ফোন না বাগুতু মেহেন হুসকত দাঞ্জা বড় তুমি অন্য ফুরসত লিবে এনে কুড়া কুজ্জা আইনে কিনা মা হাঁদা আমিস সুয়ালে নেতি কান্নে কুড়া কুদিন দো নোস নেতেন কুড়া কুদিন নে মেরে এবার দেন করিম বুনে দেন হারান নে তুনি দেন এই কুড়া কুদিন না ওই বাহ কে বুনে লাম এদে কুড়া কুদিন আসলু এহেন দে রে অন্না নে মি দো কুড়া কুদিন এর ইয়ং খাস সে ইয়ং না কুদিন বসুলে এন এরম বি আমি হাঁদা মানি বড়া তে মিরে নে ফেন না কা কুড়া কুদিন এহেন মুঙ্গে সবাবুন হাঁদা নে তুমি নমাজ ওয়াক্ত জিকানে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আন হুরিয়া বেফুনুম বিসমি মাজলিস কে কাফফারা দুয়া কিউং এবার রাঙালো কামেন এই এই মাজলিস নিম মায়ের কিয়াং মুস্তাহাব বেগেন বা দুয়া এই